بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. فايز احمد ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে কোরবানি করার সময় হুজুররা জিজ্ঞেস করেন কার কার নামে কোরবানি দেবেন, এই কথাটা কি বলা ঠিক? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লেন ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করে কোরবানি দিচ্ছ এই তাকওয়াটুকুই পৌঁছে। এবং আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রব্বুল আলামিনের জন্য। কাজেই কোরবানি দাতার নিয়ত থাকবে যে আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি এবং আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যেই কোরবানি হতে হবে। মনে রাখতে হবে কোনো মানুষের নামে কোরবানি হবে না, কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু মানুষের পক্ষে হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহা কাবাশাইন আমলাহাইন আকরানাইন, তিনি হৃষ্টপুষ্ট দুটি ছাগল যে বা দুম্বা জবেহ করেছিলেন। হ্যাঁ, একটা জবেহ করার সময় বলতেছেন আল্লাহ আমার তাকব্বাল হাজা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এটা গ্রহণ করো। তা এরই কথা বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার, আল্লাহর নামে কোরবানি করতেছেন, কিন্তু তিনি বললেন যে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষে কবুল করো। কাজেই এই হাদিসের থিওরিতে কেউ যদি বলে যে আমার এবং আমার পরিবারের পক্ষে আল্লাহ কবুল করো এই কথা বলে কোরবানি করে, এটা জায়েজ। তা এখন ওই জন্য অনেক হুজুর সাহেবগণ যারা কোরবানি দেন তারা বলেন কার কার নামে কোরবানি হবে, আসলে তাদের এই কথাটা এমন করে বলা ঠিক নয়। বলা উচিত যে কার কার পক্ষে কোরবানি হবে, যে হ্যাঁ অমুক অমুক অমুক তাদের পক্ষে কোরবানি হবে। যিনি কোরবানি করবেন তিনি বলবেন, যদি নিজে করেন বলবেন আল্লাহ আমার তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ আমার এবং আমার পরিবারের সবার পক্ষে কবুল করো। কিন্তু অন্যের পক্ষ থেকে কোরবানি করলে বলবেন আল্লাহ আমার তাকাব্বাল মিনহুম ওয়া মিন আহলি বাইতিহিম, আল্লাহ তাদের এবং তাদের সবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহ আকবার। এক্সট্রা সবার হ্যাঁ তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তার মার নাম কি, এরকম করে বলার কোনো প্রয়োজন নেই, এরকম করে বলার কোনো দরকার নেই। শুধু হ্যাঁ যদি এমন জিজ্ঞেস করে যে কে কে কোরবানিতে শরিক আছেন, যে অমুক অমুক অমুক, ঠিক আছে বাস। কিন্তু একে নামের ফিরিস্তি ধরে দেয় এই নাম, এই নামগুলি আগে পাঠ করে তারপরে এটা, এটার কোনো সিস্টেম এই পদ্ধতি সহি নয়। বরং সে যদি জানে যে হ্যাঁ কে কে দিচ্ছেন, আসলে কোরবানি কে দেয় এটা জানে কে, আল্লাহ, আল্লাহ আলিম বিজাতে সুদুর, আল্লাহ মানুষের অন্তর্জামী। হ্যাঁ কোরবানি করার সময় যারা কোরবানি দিচ্ছেন তারা যদি উপস্থিত থাকে দেখেন কোনো অসুবিধা নেই, আসলে আমরা ভেতরের শয়তানটাকে যেন কোরবানি করতে পারি, এটাই হলো মূল কথা, আল্লাহর জন্য স্যাক্রিফাইসটাই হলো মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়তগুলি কবুল করার তৌফিক দান করুক, এবং এমন কিছু বলার প্রয়োজন নয় মানুষের নামে কোরবানি হবে না, কোরবানি হবে আল্লাহর নামে, যে আমার নামে কোরবানি এই কথা বলাও ঠিক না, বলে আমার পক্ষে কোরবানি এটা যদি বলে এটা জায়েজ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।